আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা আশ্চর্য হন, আল্লাহ তাআলা কথা বলেন, এগুলো হচ্ছে কি তার সত্তাগত গুণ বা সাত্ত্বিক গুণ। তারপরে চলুন, আল্লাহ তাআলা যে গুণাবলী আছে সেই গুণাবলীর ব্যাপারে কোন উদাহরণ দেওয়া যাবে না। কিরকম? যদি বলেন যে আল্লাহর হাত আছে, তখন আপনার জন্য এই প্রশ্ন করা যায় নয় হাতটা কেমন। যদি যখন শুনবেন যে আল্লাহ আরশে আসীন আছেন, তখন আপনার জন্য এই প্রশ্ন করা যায় নয় যে কেমন করে আসীন আছেন। যখন শুনবেন যে আল্লাহর পা আছে, তখন আপনার জন্য এই প্রশ্ন করা যায় নয় যে আল্লাহ পা কেমন। যদি কেউ প্রশ্ন করে তার উত্তর কি হবে? আমরা আল্লাহর গুণ সম্পর্কে জানি, শুনেছি, তাই বিশ্বাস করি, কিন্তু তার কেমন তো আমরা জানি না। আল্লাহ জানেন, আল্লাহ কেমন আল্লাহ জানেন। প্রশ্ন হবে যে যদি আপনি পা সম্পর্কে জিজ্ঞাসা করি তাহলে আল্লাহ কেমন, যদি আল্লাহ কেমন বলতে না পারেন তো আল্লাহর পা সম্পর্কে কি করে বলতে পারবো যে আল্লাহর পা কেমন? বুঝতে পারলেন? তাহলে আল্লাহ কেমন যেমন বলতে পারি না, তেমনি আল্লাহ পা সম্পর্কেও আমরা বলতে পারি না যে তা কেমন। সুতরাং বোঝা গেল কি, যে আল্লাহর পা, আল্লাহর হাত, আল্লাহর চোখ, আল্লাহর চেহারা, এই সম্পর্কে প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করা বিনা যে তা কেমন। যখন আমরা শুনব তখনই আমরা তা বিশ্বাস করবো। আর একটা কথা বলে দেব, আল্লাহ তাআলার সমস্ত সিফাত তাও বিবি, যেমন নামের কথা বললাম প্রমাণ সাপেক্ষ, তেমনি আল্লাহ তাআলা যাবতীয় গুণাবলী প্রমাণ সাপেক্ষ। যে গুণ সম্পর্কে আল্লাহ তাআলা তার কিতাবে বলেছেন, যে গুণ সম্পর্কে আল্লাহ তাআলা তার কিতাবে ঘোষণা দিয়েছেন যে এই গুণ তার আছে, বিশ্বাস করতে হবে সেই গুণ তার আছে। যে গুণ সম্পর্কে নেই, নেই বলে কথা আছে, সেই গুণ সম্পর্কে আমাদের নেই বলে বিশ্বাস করতে হবে। আর যে গুণ সম্পর্কে নেই অথবা আছে বলে কোনো কথা বলা হয়নি, সেই গুণ সম্পর্কে কোনো কথার জন্য মুখ খোলা যাবে না। উদাহরণ দিই, আল্লাহ তাআলার হাত আছে, কি বলবেন? আছে। কেন না? আল্লাহ হাত দিয়ে আদমকে সৃষ্টি করেছেন, আল্লাহ নিজের হাতে তওরাত লিখেছেন। আল্লাহ তাআলার পা আছে, আছে। কেন না? আল্লাহ তাআলা নিজের পা জাহান্নামে ভরবেন। আল্লাহ তাআলার পায়ের রলা আছে, আছে। কেন? কিয়ামতের দিনে আল্লাহ তাআলার পায়ের রলা উন্মোচন করলে মোমিন বান্দারা তার চেয়ে চিনতে পারবে এবং তাকে সেজদা করবে। পায়ের রলা উন্মোচন করা হবে, সেজদা করার জন্য আহ্বান করা হবে, প্রত্যেক মোমিন সেজদা করবে। মোনাফিকরা সিজদা করতে যাবে, তারা দুনিয়াতে লোক দেখানোর জন্য সিজদা করত, সেই কিয়ামতের দিনে সিজদা করতে পারবে না, তাদের পিঠ ফাটার মতো হয়ে যাবে, সামনের দিকে সিজদা করার জায়গাতে উল্টে পিছন দিকে পড়ে যাবে। আল্লাহ তাআলা পায়ের ওলা আছে, কেমন জানি না, আছে, যেহেতু হাদিস কোরআনে আছে। আল্লাহ তাআলার ঘুম আছে, আল্লাহ তাআলার ঘুম নেই, আল্লাহ তাআলার সন্তান নেই, আল্লাহ তাআলার ক্লান্তি নেই। এখন যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ তাআলার কান আছে, কি বলবেন? কোথায় প্রমাণ কি আল্লাহ তাআলার কান আছে? জানেন না কি আল্লাহ তাআলার কান আছে? আল্লাহ তাআলার কান আছে কি না কোনো প্রমাণ আছে? নেই। আল্লাহ তাআলার কান নেই বলে প্রমাণ আছে? নেই। তখন আপনি বলবেন আল্লাহ আল্লাহ, আল্লাহ জানে নাই না ভাই। কথা বুঝতে পারলেন? আল্লাহ হাত আছে, আল্লাহ চোখ আছে, আল্লাহ শোনেন। এবার যদি প্রশ্ন করে আল্লাহ নাক আছে, তখন কি বলবেন? কি বলবেন? জানি না। তখন নেই বলা যাবে না। না, আল্লাহ তাআলা নাক পায় নাকি? আল্লাহ তাআলা কি শুনেন নাকি মানুষের মতো? আল্লাহ তাকে নিঃশ্বাস নেন নাকি? আরে আল্লাহ তাআলা যে গুণগুলো আছে সেই গুণগুলো কি মানুষের মতো? না, মানুষের মতো কখনোই নয়। তাই তার কাছে নিশ্চয়ই সুতরাং আপনি বলতে পারবেন না যে আল্লাহর নাক নেই, আর বলতে পারবেন না যে আল্লাহর নাক আছে। কি বলতে হবে? জানি না, যে সম্পর্কে আপনি জানেন বলেন আছে, আছে জানেন আছে, নেই জানেন নেই, আর যে সম্পর্কে আপনি জানেন না সে সম্পর্কে মুখ খুলবেন না, আছে বলেও নয় আর নেই বলেও নয়। কথাটা বুঝলেন, পরিষ্কার হল? সুতরাং আল্লাহ তাআলা প্রত্যেকটা গুণ আল্লাহ তাআলার কিতাব ও সুন্নাহ থেকে প্রমাণিত হবে। বিশ্বাস করতে হবে যার কোরআন হাদিসে এসেছে, বরং সহি হাদিসে এসেছে, আর যার কোরআনে আসে যে সহি হাদিসে আসেনি সে সম্পর্কে আমাদের কোন রকম বিশ্বাস রাখা যাবে না। আল্লাহ তাআলা যে গুণ সম্পর্কে কোরআন হাদিসে এসেছে নেই সেই গুণ সম্পর্কে আমরা ধারণা রাখবো নেই, এভাবে তা পরিষ্কার হয়ে গেল। যখন আপনি কোরআন হাদিসে আল্লাহর গুণ সম্পর্কে কিছু পড়বেন তখন যেভাবে এসেছে ওইভাবেই পড়বেন, তার কোনো অপব্যাখ্যা করবেন না। আল্লাহর হক সম্পর্কে আল্লাহর বা সম্পর্কে খবরদার অপব্যাখ্যা করবেন না, আল্লাহর আরজ সম্পর্কে অপব্যাখ্যা করবেন না। আমরা আজ সম্পর্কে অপব্যাখ্যা হয়েছে মোবারক করিম জওহরের কোরআনে, তার ঠিকাতে লেখা হয়েছে যে আল্লাহ আরজ হচ্ছে পরিচালনা কেন্দ্র, মানে বিশ্ব পরিচালনা কেন্দ্র আল্লাহ আরজ বলে তার হাকিকার কিছু নেই, মোবারক করিম জওহরের ঠিকাতে আছে। তারপরে ডক্টর ওসমান গনির তর্জমা অনুবাদে সেখানে লেখা হয়েছে আল্লাহর আরজ, আল্লাহ আরজ সেখানে আল্লাহ থাকেন আর তা আছে মোমেনের হৃদয়ে, আল্লাহর আরজ কোথায় আছে? মোমেনের হৃদয়ে। অথচ আল্লাহর আরজ সব থেকে বড় সৃষ্টি কি? আল্লাহর আরজ সব থেকে বড় সৃষ্টি, সেই সব থেকে বড় সৃষ্টিকে ঢুকিয়ে দিল কোথায়? মোমেনের হৃদয়ে। এইসব সুফিবাদে, এসব সুফিবাদে আসলে যেমন বললেন সুফিবাদে মানে প্রভাবান্বিত সমস্ত বই করেছে, আর আসলে এরা হচ্ছে ধর্ম নিরপেক্ষবাদী, সর্বধর্ম সমান, সমস্ত ধর্ম সমান এই বিশ্বাস এরা রাখে। মানবতাবাদী হচ্ছে সব থেকে বড় ধর্ম, আর এই কথাটা বারবার ডক্টর ওসমান গনির কোরআনে বলা হয়েছে, মানবতাবাদী হচ্ছে সব থেকে বড় ধর্ম, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে, আর ভ্রাতৃত্ব কথা বারবার বলা হয়েছে, আর এই জন্যেই এই ভ্রাতৃত্ব বজায় রাখতে গিয়েও অমুসলিমকেও ভাই বলতে হবে, আর অমুসলিমরা সব বেহেস্তে যাবে তাও বলতে হবে, আর যত রকমের আন্দি গান্ধি আছে সবাইকে বেহেস্তি বলতে হবে, তাছাড়া কোনো উপায় নেই, কারণ তাছাড়া তো ভ্রাতৃত্ববোধ রাখা যায় না। তাছাড়া ভ্রাতৃত্ববোধ রাখা যায় না, কিন্তু ধর্ম নিরপেক্ষ কথায় কথা ভেবে রাখবে মানে কি? আমি কথা বলে রাখা করতেছি, ধর্ম নিরপেক্ষ যারা করেন, যারা পার্টি করেন, আর যারা বলেন যে পার্টি করতে হবে, পার্টি করলে না করলে উপায় নেই, মুসলমানদেরকে পার্টি না করলে ভারতবর্ষে টিকা যাবে না, ঠিক আছে পার্টি করেন, কিন্তু সমস্ত পার্টির মূল হল ধর্ম নিরপেক্ষবাদ। তার মানে কি ধর্ম নিরপেক্ষ? নিরপেক্ষ মানে এপক্ষ নেই ওপক্ষ নেই, হ্যাঁ নিউট্রাল আছে, এপক্ষ নেই ওপক্ষ নেই। আপনি মুসলমান নন, হিন্দিও নন, আর খ্রিস্টান নন, জৈনও নন, তারা নিরপেক্ষ। কেমন নিরপেক্ষ? একদম মারামারি লেগেছে বুঝছেন, দার্লিন না দার্লিন, দার্লিন না দার্লিনই মারামারি লেগেছে, দুদলে মারামারি হচ্ছে, হাতাহাতি হচ্ছে, একটা লোককে ধরে মারতে কেটে ঘষিয়ে খাম খাম খাম খাম, এবার তুই কোন পার্টি? দার্লিন না দার্লিন বলছে, আমি নামাজি করে থাকবো না, কিন্তু দার্লিন না দার্লিন, তার মানে আমি নিরপেক্ষ, নিরপেক্ষ না মুসলমান না হিন্দু না জৈন না খ্রিস্টান না বৌদ্ধ না অন্য কিছু, ধর্ম নিরপেক্ষ। যদি কেউ এই বিশ্বাস রাখে যে আমি হিন্দুও নয় মুসলিমও নয়, তার ইমান থাকবে না? থাকবে না। থাকবে নম্বর দুই, ধর্ম নিরপেক্ষ আসল মানে হচ্ছে ধর্মহীনতা, ধর্ম বলে কিছুই নেই এই পৃথিবীতে, যদি ধর্ম থাকে তা একটা মাত্র ধর্ম, আর সেটা হচ্ছে মানবতাবাদী ধর্ম, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই, কবি রবি ঠাকুর গিয়ে গেছে, কবি নজরুল গিয়ে গেছে, গুরু নানক গিয়ে গেছে, এই ধরনের মানবতাবাদী সমস্ত কবি লেখকরা গিয়ে গেছে। আর এ কথা আমি আমার ওই বইটাতে বলেছি, ওই নজরুল ইসলামী সঙ্গীত ও কবিতা ইসলামী আকিদা এই বইটা পড়েন আপনারা শিক্ষিত মানুষরা যারা কবি নজরুলের রচনা করেছেন, কবি নজরুলের বহু কবিতা পড়েছেন, দয়া করে ওই বইটা একবার পড়েন। ইসলামী আকিদার কি সর্বা ঘটনা হয়েছে ওই বইটাতে? এরা হচ্ছে ধর্ম নিরপেক্ষ, মানে কি ধর্ম বলে কিছুই নেই, ধর্ম নিরপেক্ষতা। যদি কেউ মনে করে ধর্ম বলে কিছুই নেই তাহলে মানে থাকবে থাকবে না। যারা পার্টি করেন ধর্ম নিরপেক্ষতা বারে পার্টি তারা ভালো করে শোনেন। ধর্ম নিরপেক্ষ মানে হচ্ছে কি সব ধর্ম সমান, মুসলিম ধর্ম ঠিক আছে, হিন্দু ধর্ম ঠিক আছে, খ্রিস্টান ধর্ম ঠিক আছে, ইহুদি ধর্ম ঠিক আছে, মুসলমানরা মসজিদে নামাজ পড়ে বেঁধেতে যাবে, হিন্দুরা মন্দিরে পূজা করে স্বর্গে যাবে, খ্রিস্টানরা চার্চে প্রে করে প্যারাডাইসে যাবে, আর ইহুদিরা চার্চে প্রে করে প্যারাডাইসে যাবে। সব ঠিক আছে, নিজের যে জায়গায় সব ঠিক আছে, সর্ব ধর্ম সমান, ধর্ম নিরপেক্ষবাদ। যদি কেউ এই বিশ্বাস রাখে মুসলমান থাকবে, কি বলছেন, এক পাখি না দু পাখি থাকবে মুসলমান? এর মধ্যে সঠিক কোনটা? ইসলাম ছাড়া কোন সত্য ধর্ম নেই, সব ধর্ম সত্য নিজে নিজ সময়ে ছিল, সমস্ত ধর্ম ঠিক আছে। ইহুদিরা একসময় ঠিক ছিল, তখন ইহুদি নাম ছিল না, তারা মুসলমান ছিল। খ্রিস্টানরা একসময় ঠিক ছিল, তখন খ্রিস্টান নাম ছিল না, মুসলমান ছিল। হিন্দু ধর্ম একসময় ঠিক ছিল, যখন আল্লাহর তরফ থেকে তাদের কাছ থেকে কিতাব এসেছে তখন তারা মুসলমান ছিল, তারা ঠিক ছিল। কিন্তু যখন সর্বশেষ ধর্ম এসে গেল, ইসলামের সূর্য যখন উদিত হল, তখন আকাশের দিকে ছোট ছোট তারকা চাঁদের কোন চিহ্ন থাকল না, সমস্ত ধর্ম বিলীন হয়ে ইসলাম সূর্য আকাশে এলে একমাত্র অবস্থান হল আকাশে ইসলাম সূর্যের, আর কোন অবতার নক্ষত্রের নয়।